হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, ওঠটিকে খোল মানে হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, ওঠটিকে খোল ও হ্যালো হ্যালো হ্যালো, ওঠটিকে খোল, ওঠ খুলি কহি দিও মতে পাওছ কি নাহি ভল, মতে পাওছ কি নাহি ভল, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, পচারিথিলি ফগুণ মাসরে সেই কথাটি পচারে পুনি শ্রাবণ শেষরে, প্রথম থর পচারিথিলি ফগুণ মাসরে সেই কথাটি পচারে পুনি শ্রাবণ শেষরে, মন কথা কহি দিও না, মন কথা কহি দিও না, ছাড়ি গেল হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, ওঠ টিকে খোল, এ হ্যালো হ্যালো হ্যালো, ওঠ টিকে খোল, ওঠ খুলি কহি দিও মতে পাওছ কি নাহি ভল, মতে পাওছ কি নাহি ভল, হ্যালো হ্যালো হ্যালো এ হ্যালো হ্যালো হ্যালো, যৌ কথাটি কহি হুয়ে না লেখিবা সহজ, লেখিবা পাই লোড়া তো নাহি ফরদ কাগজ, যৌ কথাটি কহি হুয়ে না লেখিবা সহজ, লেখিবা পাই লোড়া তো নাহি ফরদ কাগজ, ধাড়িটিয়ে লেখি দিও না, ধাড়িটিয়ে লেখি দিও না, মতে পাও ভল, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, ওঠ টিকে খোল, হ্যালো হ্যালো হ্যালো, ওঠ টিকে খোল, ওঠ খুলি কহি দিও মতে পাওছ কি নাহি ভল, মতে পাওছ কি নাহি ভল, কুহ মতে পা।